করো তাই বন্ধু, তোমারে বাসিব ভালো, কৃপা করো তাই ভালো। ভালো কৃপা করো তাই বন্ধু, তোমারে বাসিব ভালো, কৃপা করো তাই। কৃপা করো তাই বন্ধু, তোমারে বাসিব ভালো, কৃপা করো তাই। কৃপা করো তাই বন্ধু, তোমারে বাসিব ভালো, কৃপা করো তাই ভালো। আমায় নাই বাবাসো, ভালো আমায় নাই বাবাসো, তাতে কোনো দুঃখ নাই, তোমারে বাসিব ভালো, কৃপা করো তাই বন্ধু, তোমারে বাসিব ভালো, কৃপা করো তাই বন্ধু, তোমারে বাসিব ভালো, কৃপা করো তাই বন্ধু, কৃপা করো তাই বন্ধু, কৃপা করো তাই। Downloaded from cdmp3.in